الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমরা আলোচনা করেছিলাম শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কিতাব আহকামুল জানায়েজ থেকে এই কিতাবের আট নম্বর অনুচ্ছেদ আলামাতু হুসনিল খাতিমা ভালো মৃত্যুর আলামত, মানে এই অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে আশা করা যায় তার মৃত্যুটা কি হয়েছে, শুভ হয়েছে, ভালো হয়েছে। পাঁচটি আলামত সম্পর্কে আলোচনা করেছি এর পূর্বে, আজকে হল ছয় নম্বর থেকে শুরু। বলছেন আল মাউত বিত্তাউন, অবশ্যই এর পূর্বে হাদিস কিসে এক্ষেত্রে গেল আলাদা করে উল্লেখ করেননি, এখানে বলছেন আসাদিসা আল মাউত বিত্তাউন, মহামারী রোগের কারণে মৃত্যুবরণ করা, প্লেগ রোগ, মহামারী রোগ, কলেরা, এসব হচ্ছে তাউনের অন্তর্ভুক্ত। এটা শুভ মৃত্যুর আলামত। কোন জায়গায় যদি এরকম কলেরা দেখা দেয় তো যে জায়গায় আপনি আছেন ওখানে থাকবেন, ওখান থেকে বের হবেন না, এটা আরেকটা মশালা। আর আপনি যিনি বাইরে আছেন আপনি এখানে আসবেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো বলছেন আন হামস হাফসা বিনত সিরিন ক্বাল লি আনাস ইবন মালিক বিমা মাত ইয়াহইয়া ইবন আবি আমরাহ ক্বুলতু বিত্তাউন ফাকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الطاعون شهادة لكل مسلم। হাফসা বিনত সিরিন বলেন আমাকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আর আনাস বিন মালিক তো বুঝেন আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, ওই আনাস বিন মালিক আমাকে বললেন বিমা মাত ইয়াহইয়া ইবনু আবি আমরাহ, ইয়াহইয়া বিন আবি আমরাহ কোন কারণে মারা গেছেন, বাহ্যত কারণ। স্বাভাবিক আমার অনেক সময় রোগটি মারা গেছে, রোগটুক ছিল কিনা এরকম বলি কিনা আমরা, কিন্তু আসল তো আল্লাহ লিখে রেখেছে ইরা যা আজারুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মানুষের মৌত যখন আসবে, নির্ধারিত যখন আসা, ওই সময় আসবেই, আপনি একটু এগিয়েও যেতে পারবেন না, একটু পিছিয়ে যেতে পারবেন না। তো ইয়াহইয়া বিন আবি আমরাহ কি কারণে মারা গেছেন, আনাস বিন মালিক তাকে প্রশ্ন করলেন হাফসাহকে, তিনি বললেন বিত্তাউন, তাউনে রোগে, মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তখন তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্রতি মুসলিমের জন্য শাহাদাত, দরজায়ে শাহাদাত হচ্ছে তাউন, অর্থাৎ কেউ যদি এই রোগে মারা যায় তাহলে সে শাহাদাতের পদমর্যাদা পেয়ে মারা গেল। আখরাজাহুল বুখারী ওয়া তায়ালিস আহমদ, ইশকাল নেই হাদিস বুখারী। আরেকটি হাদিস عن عائشة رضي الله عنها أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرها نبي الله صلى الله عليه وسلم أنه كان عذابا يبعثه الله على من يشاء فجعله الله رحمة للمؤمنين فليس من عبد يقع الطاعون فيمكث في بلده صابرا يعلم أنه لن يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাউন সম্পর্কে, তাউনের রোগ, রোগ হয়তো প্লেগ বা মহামারী যেরকম বলেন এরকম এমন ব্যাধি যেটা সর্বত্র ছড়িয়ে পড়ে, একজন থেকে আরেকজনের কাছে এরকম যায়, এটাকে মহামারী রোগ বা প্লেগ রোগ বলা হয়। কলেরার মধ্যে এরকম প্রভাব রয়েছে। তো বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন তাউন সম্পর্কে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন انه كان عذابا يبعثه الله على من يشاء, এই রোগটি ছিল আযাব, অর্থাৎ পূর্বের যুগে আল্লাহ যার উপর চাইতেন তার উপর এই আযাব প্রেরণ করতেন। فجعله الله رحمه للمؤمنين, আর এই রোগকে আল্লাহ পাক মুমিনদের জন্য রহমত বানিয়ে নিয়েছেন। তাহলে বুঝা গেল কাফিরদের জন্য কি আযাব আর মুমিনদের জন্য রহমত। এবারে যদি কোন জায়গায় তাউন রোগ দেখা দেয় আর এক আল্লাহর বান্দা সে ওই জায়গায় অবস্থান করে, ওখান থেকে বের না হয়, আর তার বিশ্বাস থাকে তাকে কোন রোগ আক্রান্ত করতে পারে না, তবে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন বিশ্বাস মজুদ। আচ্ছা, যতই মহামারী রোগ হোক না কেন, যতই প্লেগ রোগ হোক না কেন, আর যদি আল্লাহ আপনাকে বাঁচাতে চায় তাহলে আপনি বাঁচবেন, হয় কিনা? বিশ্বাস আছে তো, তার বিশ্বাস এই মহামারী রোগ দেখা দিয়েছে, আমি এখান থেকে পালাবো না, আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন তাই হবে, এর থেকে বেশি না। আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে রব্বুল আলামিন তাকে শহীদের মতো সওয়াব দান করবেন। এই হাদিসটা বুখারী। তাহলে এরকম রোগে মারা গেলে আপনি বলুন না আযাব, আল্লাহ নবী কি বলেছেন মুমিনদের জন্য রহমত, তাই আপনি বলবেন রহমত। অনেক মানুষ আছে যদি একজন লোককে দেহে আক্রান্ত, বিপদাক্রান্ত বা বিপদগ্রস্ত বলে এই লোকটি হয়তো কোন কোন খারাপ কাজ করে চড়ায় পেয়েছে, এরকম বদ্ধারণা করা ঠিক না। মানুষ যদি কুকাজ করে, মুসলমানদের কথা বলছি, সে যে খারাপ কাজ করলো, সে যে গুনাহ করলো, পাপ করলো, এর থেকে কোটি কোটি গুণ বড় আল্লাহর রহমত, সুবহানাল্লাহ, ঠিক না? জানেন তো আপনারা আল্লাহর রহমতের গুণের সাথে কোন তুলনা হতে পারে? এই গুনাহের কোন তুলনা হয় না আল্লাহর রহমতের সাথে। একটা লোক বিপদাক্রান্ত হয়েছে, আপনি বলবেন সেই সে যে গুনাহ করে এই জন্য, এরকম ধারণা করাই ঠিক না। কারণ আপনি তো জানেন না, গায়েবের খবর আপনার কাছে না, হয়তো সে গুনাহ করেছে, সে হয়তো সাথে তওবা করেছে। আর যে যত বড় শয়তান তত বেশি সে তওবা করে আল্লাহর দরবারে বেশি, এটা আল্লাহর পক্ষ থেকে। বা মুসলমান তুমি হয়তো মনে করো তুমি উল্লাজি, লম্বা খারাপ করতে পারো, লম্বা কুরআন, আর ওটা শয়তান, এটা একদু গেল। এই কিছু মানুষ এরকম আছে, খবরদার এরকম করা ঠিক না, সে শয়তানই করে। তুমি তাকে বলো এটা জায়েজ না, তোমার কাজ হচ্ছে এটা বলা যে খবরদার কাজ করবো না, এটা জায়েজ না, হারাম, সহ। কিন্তু তুমি তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিবে, এটা তোমার কাজ নয়। সবসময় তাউন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ওই লোক, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এই লোক, অ্যাক্সিডেন্টে মারা গেছে এই লোক, চাপা পড়ে দেয়াল পড়ে গেছে। ওই যে বাংলাদেশে গত বছর হয়ে গেল, অথবা আগে আপনারা শুনেছেন পানিতে ডুবে মারা গেছে, আগুনে জ্বলে মারা গেছে, বাহ্যত সে মুসলিম, কথা হচ্ছে কি মুসলমান হতে হবে, কিন্তু অসৎ ছিল বাহ্যত। আপনি বলবেন না দেব আল্লাহ আযাব পেয়েছে, হয়তো এটা তার জন্য কি হবে রহমত, কিন্তু তুমি বলে দিচ্ছ আল্লাহর আজাব, এত তাড়াতাড়ি আজাব হয় না। জিহ্বা আমাদের কন্ট্রোল রাখতে হবে। তাউন রোগ এটা হচ্ছে মুমিনদের জন্য রহমা, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা হাদিস পেশ করছেন, দেখেন ইয়াতি শুহাদা ওয়াল মুতাওয়াফুন বিত্তাউন ফায়াকুল আসহাবু ত্বাউন নাহনু শুহাদা ফায়ুকাল انظروا فإن كانت جراحهم كجراح الشهداء تسيل دما ريح المسك فهم شهداء فيجدونهم كذلك قيامة الدين سبعي عشبين سهيد جارة تراؤد بين ار جارة طاعون رجع قانتو هاي چه مراغي چه وراؤد بين ويشو ما جارة طاعون رجعين محمد رجع قانتو هاي مراغي چه ترابول بين امرو شهيد যারা আল্লাহর পথে জিহাদ করে কাফিরদেরকে মেরে মেরে কাফিরদের আঘাতে মারা গেছে ও শহীদ, এমন তো সন্দেহ নেই। আর যে তাউন রোগে মারা গেছে সেও শহীদ নবীর ফরমান মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন তাউন রোগে যারা আক্রান্ত হয়ে মারা গেছে তারা বলে আমরা শহীদ, তখন বলা হবে দেখো তো এই যারা তাউন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এদের জখমটা যদি শহীদদের জখমের মতো হয়, শহীদের শরীরে গায়ে যেরকম আক্রান্ত হয়েছিল তরবারির আঘাত লেগেছে, তীরের আঘাত লেগেছে, তার গা থেকে কিয়ামতের দিন দেখা যাবে তাসিরু দামান রক্ত বের হচ্ছে, কিন্তু এই রক্ত সাধারণ রক্ত না, এ থেকে মিশকের গন্ধ সুগন্ধি বের হবে। তো ওই সময় তাদেরকে বলা হবে দেখছ যারা তাউন রোগে আক্রান্ত হয়েছে আর মারা গেছে যদি এদের অবস্থা শহীদদের মতো হয়, এদের আঘাতের অবস্থা শহীদদের আঘাতের মতো হয়, তাহলে ওরাও শহীদ। ওরা ওরা যাবে দেখবে, গিয়ে দেখবে তাদের ওই রকম যে শরীরের যে অংশ আক্রান্ত হয়েছিল তাউন রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছে ওই অংশ দিয়ে এরকম রক্ত বের হচ্ছে, আর ওই অংশ থেকে রেহে মিস্কের সুগন্ধি বের হচ্ছে। তাহলে যারা মহামারী রোগে আক্রান্ত হয় ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক ওরা পরিপূর্ণরূপে শহীদ, বলি আলহামদুলিল্লাহ। এরপরে এখানে বলছেন আখরাজুল ইমাম আহমদ তবরানি ফিল কবীর, শেষ পর্যন্ত সাত নম্বর, الموت بداء البطن পেটের রোগে মারা গেলে শহীদ। আর পেটের রোগে তো আপনারা বুঝেন তো কত রকমের রোগ আছে, পেটের ভিতরে কত রকমের রোগ হতে পারে। গ্যাস্ট্রিক যে আপনারা রোগ বলেন এটা কিন্তু গ্যাস্ট্রিক সাধারণ না, ওইটা পরবর্তীতে বড় হয়ে যেতে পারে। অনেক সময় নাড়ি বুড়ি ফেটে যায়। তো সেদিন আমাকে একটা ছেলে বলল হজে, বলছে ও উর্দুবাসী, বলছে আমার ফুফুর নাড়ি বুড়ি ফেটে গেছে, আপনি তার জন্য দোয়া করবেন। এটা পেটের রূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, যদি কেউ পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। এই গেল একটা হাদিস, রাওয়া মুসলিম আপনারা আগে শুনেছেন। আরেকটা হাদিস উল্লেখ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি, বলছেন আন আব্দুল্লাহ ইবনে ইয়াসারিন ক্বালা কুনতু জালিসান ওয়া সুলাইমান ইবনে সুরাদ ওয়া খালিদ ইবনে আরফাতা ফাযাকারু আন্না রাজুলান তুফি মাতা বিবাতনিহি فإذا هما يستهيان أن يكونا شهداء جنازته فقال أحدهما للآخر ألم يقل رسول الله صلى الله عليه وسلم من يقتله بطنه فلن يعذب في قبره، فقال الآخر بلى وفي رواية صدقت، أخرجه النسائي والترمذي وحسنه وابن حبان في صحيحه والطيالسي وأحمد وسنده صحيح. بولجن عبد الله ابن يسار عبد الله ابن يسار أمي بوساتلم أر ويمجزتلم سليمان بن سرد خالد بن عرفطة تخون لوجن ألوجنا كرلو এক ব্যক্তি সম্পর্কে যে মারা গেছে পেটের রোগে, ওই সময় সুলাইমান বিন সুরদ আর খালিদ বিন আরফাতা উভয় তাদের মনে আবেগ জাগলো, তারা যেন তার জানাজায় শরীক হন। তাদের মধ্য থেকে একজন আরেকজনকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, মান ইয়াকতুলু বাতনুহু ফালান ইউআযাবা ফি কবরিহি। তাহলে বুঝা গেল এই দুজন সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে যদি কাউকে তার পেট কাতল করে, মানে যদি কোনো ব্যক্তি তার পেটের রোগের কারণে মারা যায়, তাহলে কবরে তাকে আজাব দেয়া হবে না, কবরের আজাব তার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি? তখন দ্বিতীয় জন বললেন, বালা, হ্যাঁ অবশ্যই বলেছেন। আর অন্য রেওয়ায়েতে বলেছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তার মানে যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায়, তাহলে সে কবরের আযাব থেকে মাফ পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এর আগের রেওয়ায়েত, যদি কেউ পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সে কি শহীদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চায় নিষ্পাপ অবস্থায় তুলে নিতে। মুসলমান ভালো হলে আপনারা আমরা আমাদের সকলের জন্য ওয়াজিব হলো, আমরা আল্লাহর সাথে ভালো ধারণা রাখব। এজন্য জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন পূর্বে তিনি বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্ন বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর জাতির উপর খারাপ ধারণা রাখে, বরং সে যেন আল্লাহর জাতির উপর ভালো না ভালো ধারণা রেখে মৃত্যুবরণ করে। তার মানে ভালো ধারণা কোনটা? আমি যত বড়ই গুনাহগার হই, আমার রব আমাকে মাফ করবে, বলুন ইনশাআল্লাহ। যত বড়ই পাপী হই, আমার রব আমাকে মাফ করবে। যত বড়ই খারাপ লোক হই, আমার রবের রহমত অনেক বড়, তিনি আমাকে মাফ করবেন, কবরের আযাব থেকে নাজাত দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন, জান্নাতুল ফিরদৌস দান করবেন। এজন্য দুই এক হাদিস জেনে এত তাড়াতাড়ি মানুষকে জাহান্নামে বানিয়ে দিবেন না, মুশকিলুল্লাহ, হারাম, বোঝা উচিত। সাত নম্বর, আট আর নয়, আস-সামিনা ওয়াত-তাসিআ, الموت بالغرق والهدم, পানিতে ডুবে মারা যাওয়া। পানিতে ডুবে মারা গেছে, والهدم বা হদম, একটা উপর থেকে কিছু ঘর হঠাৎ করে ভেঙে ছাদ পড়ে বা এরকম কিছু পড়ে মারা গেছে, আলহামদুলিল্লাহ, এটাও মৃত্যুর শুভ লক্ষণ। পরে বলছেন, لقوله صلى الله عليه وسلم الشهداء خمسة, الله رسول صلى الله عليه وسلم বলেছেন শহীদ হলেন পাঁচজন, المطعون মানে তাউন রোগে যে আক্রান্ত, আর তাউন বুঝেন তো, তাউন রোগ কাকে বলে বললাম, মহামারী, والمبطون বতন, পেটের রোগে মারা গেলে সে শহীদ, والغرق যে বাবা, والغرق যে ডুবে মারা গেছে সে শহীদ পানিতে ডুবে, ও সাহেবুল হদম যে কোনো কিছু দেয়ালের চাপে বা এরকম কোনো কিছু চাপে এর মধ্যে উপস্থিত সময়ে সামিল গাড়ির অ্যাক্সিডেন্ট, ইনশা আল্লাহ তারা। কিন্তু গাড়ি এরকম এত গতি, এরকম গতিতে চালালে আবার হবে না, এটা নিয়ন্ত্রণে রাখা যায় না, এটা আবার খেয়াল করতে হবে। এমন কেউ কেউ আছে এমন লোক, সৌদিতে ১২০ অধিক কোন জায়গায় আমি দেখিনি চালাবার অনুমতি আছে, আপনারা দেখেছেন ১২০ উপরে, আমি 120 লাস্ট, তাই না? কিন্তু কেউ কেউ আছে সুবহানাল্লাহ 200-250 চালায়। যদি এরকম হয় তাহলে এটা অনেক মুশকিল, কন্ট্রোলে না রাখা বা রাখা যায় না এমন গতিতে গাড়ি চালিয়ে মারা গেলে এখানে কিন্তু অন্য ফতোয়া মজুদ। সাধারণত কন্ট্রোল রাখা যায় না, এরকম যদি মনে করা হয় আর এই গতিতে চালায় আর মারা যায় তাহলে সম্ভবত আত্মহত্যার মধ্যে সামিল হতে পারে। বুঝতে পারছেন? কোন কোন আলিমের ফতোয়া আছে। তাই আপনাকে গাড়ি চালাবেন নিয়ন্ত্রণে রেখে চালাতে হবে। বললেন যেদিকে যাই যাক, পাগলামি করলে হবে না। এই ওয়াসাহিবুল হাদ, আর আরেকজন হলেন ওয়াশহীদু ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর পথে শহীদ হন। এর ক্ষেত্রে তো আর সন্দেহ নাই, তবে যিনি আল্লাহর পথে শহীদ হন, কথা আসছে ওয়াশহীদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে আল্লাহর দিনের জান্দার বুলন্দ করার জন্য কাফিরদের সাথে লড়াই করে একমাত্র আল্লাহর দিনের জন্য আর মারা যায় সে হবে কি শহীদ। আর কেউ যদি জাতীয়তার জন্য লড়াই করে, বংশের জন্য লড়াই করে, বড়াইয়ের জন্য লড়াই করে, লোকজন বলবে আমি অমুক, তাহলে কিন্তু শহীদ না। বুঝলেন? শহীদ হবে তখন যখন লড়াই করবে, জিহাদ করবে আল্লাহর পথে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দিনের জান্দা পূরণ করার জন্য, তাহলে কি হবে শহীদ। আরেকটা 10 নম্বর, এই 10 নম্বর বলে আজকে শেষ। মাউতুল মারআতি ফি নিফাসিহা বিসাবাবি ওয়ালাদিহা, মহিলা যদি মারা যায় সন্তান জন্ম দেওয়ার সময়, এরকম মারা যায় কিনা, এটাও মৃত্যুর শুভলক্ষণ, এটাও শহীদ, এই মহিলাও শহীদ, সুবহানাল্লাহ। لحديث عبادة بن الصامت، عبادة بن الصامت رضي الله عنه كرتك ونيت رواية أن رسول الله صلى الله عليه وسلم عاد عبد الله بن رواحة قال فما تحوز له عن فراشه، أن الرسول صلى الله عليه وسلم عبد الله بن رواحة كدك تقلن تنو سستو جلن عيادة من لقو كتها عبد الله بن রওয়াহা অসুস্থ, তো তিনি তার বিছানা থেকে উঠতে পারেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সরতে পারেননি, বোঝা গেল এটা। ফাকাল আতাদরি মান শুহাদা উম্মতি, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, তুমি কি জানো আমার উম্মতের শহীদ কারা? তখন তারা বললেন, বলে কালু, সবাই যারা উপস্থিত ছিলেন, কাতলুল মুসলিমি শাহাদা, মুসলিম যদি মারা যায় তাহলে এটা শহীদ। তার মানে মুসলিম যদি নিহত হয় আল্লাহর পথে, জিহাদে গেছে আর মারা গেল, কাতল হল, সে হল শহীদ। কাল ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম যদি হয় তাহলে আমার উম্মতের শহীদদের সংখ্যা তো খুব কম। পরে বললেন কাতলুল মুসলিমি শাহাদা, মুসলিম যদি কাতল হয়, মকতুল হয়, মুসলিমকে অন্য হত্যা করল আর বিশেষ করে আল্লাহর পথে, তাহলে সে কি শহীদ? এর মধ্যে সন্দেহ নেই। আরেকটা ওয়াত্তাউন শাহাদা, তাউন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে শহীদ। ওয়াল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জামআ শাহাদা, যদি কোন মহিলাকে তার সন্তান তাকে মারে, অর্থাৎ সন্তানের কারণে যদি কোন মহিলা মারা যায় তাহলে সে হচ্ছে শহীদ, সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক মহিলা মারা যায়, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুরুহা ওয়ালাদুহা বিসাররিহি ইলাল জান্নাহ, এই মহিলাকে তার সন্তান তার নারী বুড়ি দিয়ে ওকে ধরে টেনে নিয়ে যাবে জান্নাতে, যে সন্তানের কারণে সে মহিলা মারা গেছে। আলহামদুলিল্লাহ, একবার পত্রিকায় দেখেছিলাম উর্দু নিউজে, আগে উর্দু নিউজ পড়তাম, ওই সময় তো আর এগুলো ছিল না, প্রতি শুক্রবার জুম্মার দিনে জুম্মার কপিটা নিতাম আর কি, এত তো আর পড়ার সময় নাই, আর ওখানে কিছু মাসলা মাসাইল ছিল একটু ভালো, আর মাঝে মধ্যে হয়তো অন্যান্য দিনে আনতাম, কিন্তু বিশেষ করে জুম্মার দিনের, জুম্মা ভালো ভালো আলিমদের লেখা থাকতো কোরআন সুন্নাহর অনুসারী, পরবর্তীতে গড়বড় হয়ে গেছে, এরপরে বাদ দিয়ে দিয়েছে। তবু এক জায়গায় একটা মানুষ মাটি খোদাই করে, ওই সময় একটা খবর ছিল, খবর থেকে খবর খোদাই করা হয়েছে, একটা মহিলা বের হয়েছে, মহিলা যেমন তাজা মানে যেমন কালকে দাফন করা হয়েছে। পরে জিজ্ঞেস করা হলো এলাকার লোকজনকে, তারা বলল 75 বছর আগে এই মহিলা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, 75 সালা পূর্বে বাচ্চা জন্ম দেওয়ার সময় সে মারা গেছে আর তাকে দাফন করা হয়েছে। তো 75 বছর আগের মহিলাটি এখন একদম বোঝা যায় একদম তাজা, সুবহানাল্লাহ। এমনি ভাবে মহিলা মারা গেছে, এটা তো শহীদ পেলাম এটা, আবার যদি মহিলা বাচ্চা জন্ম দিয়েছে আর বাচ্চা মারা গেছে, এরকম হয় কিনা? আলহামদুলিল্লাহ, নাবালক বাচ্চা যদি মারা যায় তোমার জন্য এটা জান্নাত পাওয়ার একটি আলামত, হায় হতাশ করতে নাই, সবর করতে হবে, আর সবর অনেকে আছে বিলাপ করে কান্নাকাটি করে, এটা জায়েজ না, বাচ্চা মারা গেছে আল্লাহ শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, আর বলো আলহামদুলিল্লাহ, আর কি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ইয়া ওয়ালা হায় রে এগুলো বলা জায়েজ না, স্বাভাবিক কান্না আসবেই, স্বাভাবিকভাবে আপনি কাঁদবেন, কিন্তু হায় আফসোস করে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদা ওইটা হচ্ছে মারা, জায়েজ না, যার পূর্বে আলোচনা গেছে। তোমার বাচ্চা মারা গেছে আলহামদুলিল্লাহ, তুমি বলো না 9 মাস আমার পেটে ছিল, একটা বার দেখতে পারলাম না, হায় রে হালে সব। যদি নাবালক বাচ্চাকে রব্বুল আলামিন তার জান কবজ করেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন কবজতুম ثمرات فؤادي عبدي, আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা, কলিজার টুকরার জান কবজ করলে, যখন তোমরা তার জান কবজ করেছিলে তখন আমার বান্দা কি বলল, তারা বলেন হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ ও আপনার প্রশংসা বর্ণনা করেছে আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তখন বলেন ফেরেশতাদেরকে উবনু লি আব্দি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আমার বান্দার জন্য জান্নাতে একটি একটি প্রাসাদ তৈরি করো, জান্নাতে একটি ঘর তৈরি করো, আর এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, বলেন সুবহানাল্লাহ। আমরা বাড়িঘর রাখি কিনা, ইয়ে বানাই কিনা, বাড়ির নাম দেন, যারা একটু সুন্দর সুন্দর ঘর বানায় গ্রামাঞ্চলে এখনো নাম টাম দেয় না, বুঝলেন নিচ্ছল না, আচ্ছা অমুকের বাড়ি অমুক অমুক এরকম নাম দেয় না, যাইজ কিছু না, কারণ স্বয়ং রব্বুল আলামিন যার বাচ্চা মারা গেছে সে যদি বলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য কি করছেন জান্নাতে ঘর তৈরির নির্দেশ দিচ্ছেন, আর বলছেন এই ঘরের নাম কি রাখবে? বাইতুল হামদ, পরিচিতির জন্য। যেমন মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদের সম্বন্ধ হচ্ছে যেমন অমুক বংশের মসজিদ, অমুক বংশের মসজিদ, আছে না হাদিস? তাই মসজিদের সম্বন্ধ অমুক মসজিদের দিকে, যেহেতু এরা এই এলাকায় থাকে এজন্য। কিন্তু মসজিদটা কার? আল্লাহ। وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا, মসজিদ হচ্ছে আল্লাহর, অতএব তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। মসজিদে গিয়ে ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ। আচ্ছা, আর মসজিদ থেকে বের হয়ে হয়তো কেউ বলতে পারে না, না আল্লাহ বলছে শুধু মসজিদে আল্লাহর সাথে আর কাউকে ডাকবে, মসজিদ থেকে বের হয়ে ডাকলে অসুবিধা নেই নাকি? কারণ সাধারণত মানুষ মসজিদে আল্লাহর ইবাদত করে, মসজিদ বিশেষ করে في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال رب العالمين مسجد الرسول صلى الله عليه وسلم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله مسجد المن كره كرا جرى الله جاتر يقول إيمان بخير مسجد المن كره كرا جرى صلاة قائم كره মসজিদ নির্মাণ করে কারা? যারা যাকাত প্রদান করে। মসজিদ নির্মাণ করে কারা? যারা আল্লাহকেই ভয় করে, একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। ওরা ছিল মুসলিম জাতি, কিন্তু আমাদের দেখুন কি অবস্থা, আমাদের ঈমান নড়াবড়া হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ভয় করতেন না কাউকে, ভয় করতেন কাকে? একমাত্র যদি মারা যায় তাহলে শহীদ, বাঁচবো তাহলে গাজী। কে মুশকিল! আর আমাদের এই জমানায় আমরা ভয় করি মৌতকে, আর ওরা মৌতকে ভয় করত না, এই জন্য তাদের ইমান ছিল এরকম, মরলে তো ভালো, একদিন তো মরতেই হবে, আল্লাহর প্রতি জিহাদ করে মারা যাব, তাই তারা ওই জয় মারা যেত। আর বর্তমান জমানায় মুসলমানরা জিহাদ থেকে দূরে, যার ফলে আমাদের ইজ্জত নেই। দোয়া করি আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে, মুসলিম কর্মকর্তা যারা শাসক মন্ডলী, আল্লাহ এদেরকে ইসলামের পতাকা বুলন্দ করার জন্য, জেহাদের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান করেন। যাই হোক, আজকে এতটুকুই আলোচনা করলাম, একদম লাস্টে যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় বা বাচ্চা পেটে আছে আর বাচ্চা পেটে থাকার কারণে যদি মারা যায়, তাহলে এই অবস্থায় মহিলা কি হবে? শহীদ। সুবহানাল্লাহ বিহামদি, শহীদ শুধু এক না, আরো অনেক আছে মাশাআল্লাহ। পরবর্তীতে আরো আলোচনা শুনবেন, আরো আলোচনা আসছে। শেখ রাশিদুদ্দিন আলবানী 18টি কথা উল্লেখ করেছেন, সামনে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এটা শেষ করব। আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের এই আলোচনাকে, দিনের আলোচনাকে কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ তোমার দিনের খিদমত করার তৌফিক দান করো, ইলম অর্জন করে ইলম প্রচার করার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। আমাদের সকলকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও, তোমার দিনের দাওয়াত যেন আমরা সর্বত্র প্রচার করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ বক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে, বিদাত থেকে মুক্ত রাখো। আল্লাহ আমাদের সকলকে হালাল কামাইয়ের উপর চলার তৌফিক দাও, হারাম কামাই থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। মৌলাই তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো। ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم مولاي مولانا আমরা যারা হজ করে আসলাম, আল্লাহ তুমি আমাদের সকলের হজ কবুল মঞ্জুর করো। আমিন। আল্লাহ হজ করে আসার পরে আমাদেরকে এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খায়রান আলা